إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে এবং তার আগের থেকে আলোচনা পেশ করছিলাম মাসাইক অনুক্রম এলাদি, দিনের পথে বাধা বিপত্তি এবং আল্লাহ সাহায্য। আজকে আলোচনা হল ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য কারা পাবে, কাদেরকে আল্লাহ পুরো আলমে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনুল কারীমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের আদর্শ তাদের চরিত্র তুলে ধরেছেন। কোরআনুল কারীমের সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره إلى آخر الآية الله سبحانه وتعالى ولن যে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সঙ্গে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম কিন্তু পরস্পরে তারা নিজেরা রুহামাউ বাইনাহুম পরস্পরে তারা রুহামা ফুলের কোমলের ফুলের কলির ন্যায় তারা একে অপরের জন্য শরীর এবং সুকোমল। তারা রুক্কান্ত যারা তুমি তাদেরকে রুগ অবস্থার অংশের অবস্থায় রাখতে পারে, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন এমন সব লোকদেরকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব কিছুকে ত্যাগ করে আল্লাহর জন্য নিজের যৌবনকে নিজের জীবনকে সব কিছু ত্যাগ করতে পারে। যে সমস্ত মুসলমানরা যে যুবকেরা টিভির সামনে বসে, ইন্টারনেটের সামনে বসে, অথবা স্কুল কলেজের মহিলা কলেজগুলোর সামনে বসে বসে মেয়েদের অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত যুবকদেরকে সেই সমস্ত মুসলমানদেরকে সাহায্য করার ওয়াদা মোটেই করেন নাই। ভাইরা আমার, আজকের যুবকেরা মুসলিম যুবকেরা ক্রিকেটের ময়দানে, ফুটবলের ময়দানে, খেলাধুলার ময়দানে এবং মেয়েদের পিছনে ঘুরতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবকদেরকে সাহায্য করেন যারা কোন মেয়ের লোকের দিকে তাকায় না, যাদের সম্পর্কে আল্লাহ করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে মুমিনদেরকে বলুন তারা যেন নিজের চক্ষুকে হেফাজত করে নিচু রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম মুমিনদের সাহায্য করেন যারা কোন মেয়েকে দেখে আই লাভ ইউ কা বলে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সেই মুমিনদের জন্য আহ্বান জানাচ্ছেন, কোরআন বলছে আমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ও যুবকেরা ও মুমিনেরা তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, আল্লাহর রাস্তায় লড়াই করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশুরা, অসহায় পুরুষরা, বৃদ্ধরা, অসহায় নারীরা ফরিয়াদ করছে, রব্বান আল্লাযিনা ইয়াকুলুনা, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য তুমি নিজের পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও, আমাদের নেতা পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তুমি নিজের পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে যারা নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে, নিজের আরামায় ত্যাগ করে, গাড়ি বাড়ি ত্যাগ করে আজকে পাহাড়ে ময়দান অবস্থান নিয়েছে, দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা তাদেরকে নিজেদের জন্য ঝুঁকি মনে করে, তাদের মিটিং, তাদের সমস্ত পরামর্শ চলছে, এই লোকগুলোকে তারা সবচেয়ে ভয়াবহ মনে করে, কোন লোকগুলোকে আজকে মনে রাখতে হবে, যেই লোকগুলোকে আমেরিকান এবং সমস্ত ক্ষমতাশালী লোকেরা ভয়াবহ মনে করে, মারাত্মক মনে করে, খতরনাক মনে করে, ত্রাস মনে করে, সেই লোকগুলোর ঘরে গিয়ে দেখো কোন টেলিভিশন নেই, সেই লোকগুলোর ঘরে খাবার মতো কোনো রুচি নেই, সেই লোকগুলোর ঘরে তাদের বাচ্চার ঔষধ খাওয়া ব্যবস্থা নেই, বাচ্চা ঔষধের অভাবে মরে যাচ্ছে, বাপ ঝাড়ে চলে গেছে, স্ত্রী না খেয়ে আছে, এমনকি তার বুকে দুধ নেই, বাচ্চা দুধ পান করার জন্য দুধ পাচ্ছে না, বাচ্চা হিঁচকে হিঁচকে মরে যাচ্ছে, মা একটা পাথর মুখে নিয়ে কোন রকম ভিজিয়ে থুথু দিয়ে তারপরে বাচ্চার মুখে দিচ্ছে যেন বাচ্চাকে একটু কোন রকম ভালানো যায়, কিন্তু কিছুক্ষণ পরে তখন বাচ্চা মায়ের পরে ঘরে পড়ে মৃত্যু বরণ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুজাহিদদেরকে সাহায্য করে যারা এই সব ত্যাগ করে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দুশ্মনদের লড়াই করছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনদেরকে সাহায্য করেন যেই মুমিনরা নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে চলে গেছে। আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানদের এখন বুধ হয়ে গেছে যে ওমরত নেপত্তার ইতিহাস তারা পড়েছে হাদিসে, তারা পড়েছে ইতিহাসের কিতাবে, অর্ধ জাহানের বাদশাহ তার জায়ের জামায় 18 তালি ছিল, ও ইহুদি আমার ভালো করে জেনে রাখো সেই ওমরত নেপত্তার সৈনিকরা আমার স্ত্রী ধরে মাঠে রেখে ভাইয়া আমার, তার সেই ওমরের ভয়েতে পুরো দুনিয়া থরথর করে থাকতো, আর চালার সেই ওমররা ময়দানে নেমেছে এবং সেজন্যই সমস্ত ইহুদি খ্রিস্টানরা ভয়ে থরথর করে থাকছে এবং তাদের জীবন ধ্বংস করা যায় সেজন্য তাদের সমস্ত মিটিং গুলো চলছে। হ্যাঁ, আল্লাহ তারা তাই বলেছেন, তোমরা ওদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আইতু এবাদ, এবাদ আলাতিল জিহাদ, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, আইতু লাহুম মাত্তাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের বিরুদ্ধে তোমরা কুওয়াত অর্জন করো, তোমাদের শক্তি অনুযায়ী শক্তি অর্জন করে সাধ্য মতো শক্তি অর্জন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই আয়াতের ব্যাখ্যা করতে শুনেছি সূরা আনফালের 60 নম্বর আয়াত। এই আয়াত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার দাঁড়িয়ে পড়েছেন আর বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। এনে রাখো সেই কুওয়াত, সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা, সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা, সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা। মিসকাত কিতাবুল জিহাদ বাবু আলাতে ইস্তিআদ আলাতে জিহাদের প্রথম আবিষ্কার। এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে মুসলিম জামাতের কিভাবে আমাদের ময়দানে এগিয়ে থাকতে হবে, ঠিক সেরকম ভাবে দুশ্মনদের মোকাবেলার জন্য তাদেরকে প্রশিক্ষণ এবং প্রস্তুতিও গ্রহণ করতে হবে। এই কুওয়াত মানে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন নিক্ষেপ করা শিখো। ওই সময় তীর তরবারি চালানো পর্যন্ত সীমাবদ্ধ ছিল তিন বর্ষা চালানো পর্যন্ত, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই তীর চালানো শিখো, তরবারি চালানো শিখো। তিনি শুধু বলেছেন, আল্লাহ তারা বলেছেন আলাহিনা কুয়া তার রমি, আল্লাহ তারা বলেছেন কুয়াত অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কুয়া হচ্ছে নিক্ষেপ করা শিখো। নিক্ষেপ করাকে আল্লাহ রাসূল দিয়ে নিক্ষেপ করা সীমাবদ্ধ বিধান নাই, কারণ ইসলাম কেয়ামত পর্যন্ত টিকে থাকবে, আর কেয়ামত পর্যন্ত শুধু তীর বর্ষা নিক্ষেপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এ সময় আসবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, গুলি নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, এই সবগুলোকে যাতে সামিল করে অন্তর্ভুক্ত করে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নাল কুওয়াত আর-রামি, জেনে রাখো সেই কুয়া হচ্ছে নিক্ষেপ করা শিখো, সেই কুয়া হচ্ছে নিক্ষেপ করা শিখো, যাতে সব নিক্ষেপ করে ভিতরে চলে আসে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রিবাতুল খাইলে, এবং তোমরা ঘোড়ার পালক, কাজ হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুব্বাকুম, তুরহিবুনা এর হাত মানে হচ্ছে ত্রাস সৃষ্টি করা, ভীতির সৃষ্টি করা, এর মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনের অন্তরে ভীতির সঞ্চার করবে, তাদেরকে ত্রাস করতে রাখবে। বোঝা গেল একজন মমিন মানে হচ্ছে একজন পাকা প্রাক মুসলিম। আজকেও যান আরব দেশে যারা গেছেন তারা জানেন, আমাদের দেশে যেমন ইউরো মুসলিম যারা আফগানিস্তান কাশ্মীর সারা দুনিয়াতে আল্লাহর দিনের জন্য জিহাদ করছে, আর ওই মানুষদের রক্ষা করার জন্য যুদ্ধ করছে, তাদেরকে আরবিতে বলে যেমন বাংলা বলে জঙ্গিবাদী, এরকম ওখানে বলে এরহাব, কি বলে? আর একদল সরকারের পাঁচ টাকা গোলাম আলেম আছে যারা বলে এর এরহাব সন্ত্রাস ত্রাস ইসলামী নেই। আমি কোরআন চাই না, সেজন্য কোরআন পড়ে ষাট নম্বর আয়াত খুলে বেশ করছি, আল্লাহ তারা বলেছেন তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুব্বাকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মনকে এবং তোমাদের দুশ্মনদেরকে ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করবে, ত্রাসের মধ্যে রাখবে। এখানে পরিষ্কার হয়ে গেল, বোঝা গেল যে মমিনা আল্লাহর নির্দেশ মতো প্রশিক্ষণ নিয়ে প্রস্তুতি নিয়ে যারা পুত্রকে ত্রাসের মধ্যে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মমিনকে কি সাহায্য করে বাধা করেছে। ভাইয়া আমি সেই আল্লাহ দুশ্মনদেরকে দান দিতে চাই, আপনারা জানেন এহুদি খ্রিস্টানরা মিশন তৈরি করেছে, ওরা পরিষ্কার ওদের বিভিন্ন সংস্থাকে জানিয়ে দিয়েছে তোমরা যদি দেখো একদিকে মোল্লা ওমর রাস্তার এক পাশে বক্তব্য দিচ্ছে, জেহাদের বয়ান দিচ্ছে, যুবকদের উদ্বুদ্ধ করছে দিনের জন্য, তোমরা তার বিপরীতে রাস্তার আরেক পাশে আরেকজন মোল্লা মুরব্বীকে তৈরি করে দাও যে তার বিরুদ্ধে হবে। আপনারা দেখেছেন সেজন্য কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের দিদি বক্তব্য দিল ইসলামের থেকে জেহাদকে সম্পূর্ণ বাদ দিতে হবে। এরপরে আরো সামান্য বক্তব্য দিয়েছে বর্তমান সরকারের ধর্ম প্রতিমন্ত্রী, সে বলেছে মসজিদের অর্ধেকটা মূর্তি বোঝার জন্য ছেড়ে দিতে হবে, আর তাকে বোঝাবার জন্য এই সালাউদ্দিন মার্কা মোল্লা তরকিরা আমেরিকার হলি খ্রিস্টানের তারা এদেরকে হাতে দিয়ে শিখে দিয়েছে। আমার ভাইয়েরা আপনারা পরিষ্কার থাকবেন ওই হাদিসটা কি, আল্লাহ নবীর কাছে একবার নাজরান এলাকার কিছু খ্রিস্টান আলেমরা দেখা করতে এসেছিল, হাদিসের পরিষ্কার বলা আছে নাসোয়ার নাজরান নাজরানের কিছু খ্রিস্টান এসেছিল আল্লাহ নবীর কাছে, তারা কি মূর্তি পূজক ছিল? নাজরানের নাসোয়ারা কি মূর্তি পূজক ছিল? তারা সেখানে মস্তির অভাবে থাকলো, তাদের মতো তারা ইবাদত করল। এইটাকে এই খ্রিস্টানদের পাওয়ার সেটা খোলা নেওয়া, হিন্দুদের দাবি পেশাব পান করিয়া নেওয়া, এদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ নবী নাকি মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য ছেড়ে দিয়েছিল। ভাইয়েরা আমার, এইরকম লোকদেরকে আল্লাহ সাহায্য করার অঙ্গীকার করেন নাই। আল্লাহ তারা সাহায্য করবেন কাদেরকে? এটি খ্রিস্টানরা এই সমস্ত মোল্লাদেরকে ভয় করে না। এরকম মোল্লা যদি লক্ষ কোটি একাত্র হয়ে যায়, এই মোল্লাদেরকে নিয়ে হরি খ্রিস্টানদের কোন চিন্তা নাই, বরং আরো স্বাগত জানাচ্ছে। তোমাদের মতো লোকের প্রয়োজন, তোমাদের লেখা বইগুলো আমরা বিনা পয়সা বিতরণ করব, তোমাদের বাড়ি রাখবে গাড়ি রাখবে সব ব্যবস্থা করব। তোমরা শুধু মুসলিম যুবকদের অন্তরের থেকে জিহাদের স্প্রিয়াকে ধ্বংস করে দাও। আমরাও সেজন্য কুফফারদেরকে জানিয়ে দিতে চাই, ও দুনিয়ায় হরি খ্রিস্টানরা, তোমরা যেই মুসলিমদেরকে নিয়ে চিন্তা করো তারা ওই মুসলিম নয় যারা তোমাদের ভয়ে থরথর করে কাঁপে, তারা ওই মুসলিম নয় যারা তোমাদের দেশে যাওয়ার জন্য হিসাব হওয়ার জন্য লাইন ধরে রাখতে হাত দাঁড়িয়ে থাকে, তারা ওই মুসলিম নয় যারা দিন কাজ করার জন্য তোমাদের মেয়েদেরকে বিয়ে করে, তারা ওই মুসলিম নয় যারা নিজেদেরকে অমুসলিম পরিচয় দিয়ে কাদিয়ানি পরিচয় দিয়ে আর বলে আমরা বাংলাদেশে কাদিয়ানি, পাকিস্তানে কাদিয়ানি, আমাদের নির্যাতন হচ্ছে, আমাদেরকে কানাডায় আশ্রয় দাও, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। ওরা সেই কাপুরুষ মুসলিম নয়, ওরা তো সেই মুসলিমরা যাদের দ্বারা তোমাদের সাদা চামড়াদেরকে পাগল হয়ে যায়, আর সেই মুসলিমরা তোমাদের ভীতির কারণ, তাদের পরিচয়টুকু জেনে নাও, তারা তোমাদের সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করার দুই কথা, যাদের মধ্যে পুকুর আছে ছেলে গেছে তাদের মুখে ফুজুর ইচ্ছে করতে পারি না। ভাইরা আমার, সেই যুবকরা যারা আল্লাহর রাস্তায় তৈরি হচ্ছে, সেই যুবকদেরকে আল্লাহ তারা সাহায্য করেন। ওই যুবকদেরকে আমরা দেখেছি মদিনার জুবায়ের নামক যুবক, আজকে যে সৌদি আরবে যাওয়ার জন্য মানুষেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খাবার চেষ্টা করে, সেই মদিনার যুবক, এসিতে থাকা যুবক, গাড়িওয়ালা যুবক, বাড়িওয়ালা যুবক, সুন্দর চাওয়ালা যুবক, সব কিছু ত্যাগ করে আফগানিস্তানের বাজারে ছুটে এসেছিল। যখন শুনতে পেল আমাদের একটা বোনকে এহুদি খ্রিস্টান ধর্ষণ করছে বন্দি করে, যখন শুনতে পেল আমাদের একটা বোনকে এহুদি খ্রিস্টানরা তার বুকে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, তাকে উপহাস করছে, মজা করছে, তখন আছে বসে থাকতে পায় নাই, আফগানিস্তানে ছুটে এসেছে আল্লাহ কবির সাহাবিদের দেশ থেকে, আল্লাহ কবির সেই হিজরতের জায়গাতে ছুটে এসে বসে থাকতে পারে নাই। যুদ্ধের ময়দানে এসে ফরিয়াদ করছে রব্বুল আলামিন, আমি তোমার মদিনা বস্তিতে সেই হাজার রাকাত নফল নামাজ ত্যাগ করে, আমি হুদের ময়দান ত্যাগ করে, আমি পাতিউল বারকাতকে ত্যাগ করে, কিবলা তাইব মসজিদ ত্যাগ করে, কুবা মসজিদ ত্যাগ করে আফগানিস্তানের ময়দান এসেছি, এখানে এসেছি শুধুমাত্র তোমার দিনকে সাহায্য করার জন্য, আমার একটা বোনকে সাহায্য করার জন্য, যেই বোনদেরকে নির্যাতন করে তাদেরকে ধর্ষণ করে তাদের পেটের মধ্যে হরি খ্রিস্টানের সন্তান ঢুকানো হয়েছে, যেই বোনদেরকে ওরা উপহাস করছে মজা করছে, আল্লাহ আমি সেই বোনদেরকে সাহায্য করার জন্য এসেছি, তুমি আমাকে শক্তি দাও সাহস দাও, আমি যদি এখান থেকে মদিনায় ফিরে না যাই আমি যদি এখানে শহীদ হয়ে যাই। কখনো ট্যাঙ্কের আড়ালে যুদ্ধ করছে, কখনো তরবারি ছায়া পড়ে, কখনো বন্দুকের আশীর্বাদের ছায়া পড়ে, আর মনে মনে হাবি স্মরণ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না জান্নাত তাহতা জিলালি তুয়ুব, নিশ্চয় আল্লাহ জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে, তরবারির ছায়া তলে বন্দুকের ছায়া তলে গিয়ে তারা জান্নাত তালাশ করছে। আফগানিস্তানে শহীদ হয় নাই, শুনতে পেল সেখান থেকে বসনিয়ার মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে, সেই মদিনার যুবক তাব্বাদে যুবক ছুটে গেল আফগানিস্তানকে ছেড়ে, সেই বক্তিয়ার প্রয়োজনে আপনারা জানেন এই যুবক সেইখানে গিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহর সঙ্গে কৃতজ্ঞতা পূরণ করেছে, টুকরো টুকরো হয়ে গেছে, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই যুবকদেরকে আল্লাহ তারা সাহায্য করেন, যারা ইহুদি খ্রিস্টানদের পাহাড়ে গোলামি করার জন্য ওদের দেশে গিয়ে গাড়ি চালাবার জন্য, ওদের দেশে গিয়ে ওদের ড্রাইভিং করার জন্য, ওদের দেশে গিয়ে ওদের গাড়ি সাফ করার জন্য, ওদের জুতা পরিষ্কার করার জন্য যারা ওই দেশে গিয়ে চাকরি করে তাদের মতো মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেন নাই। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদের জন্য আল্লাহ তৌফিক দান করেন। আজকে দুনিয়ার মুসলমানরা আবার জীবিত হয়েছে, ওমর ইবনে খাত্তাবের সৈনিকেরা আবার সেই তালিকা রাস্তা নিয়ে আর শুকনো রুটি খেয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেজন্যই এখন খ্রিস্টান এখন তাদের হয়ে গেছে, কিভাবে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যায়। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে এই কাফের এই মুসলিমদেরকে, মুসলিম যুবকেরা এদের কাছে যাওয়া দূরের কথা, এদের পাশে বসা দূরের কথা, এদেরকে শুকুর এবং কুকুরের তো অবস্থিনা ঘৃণা করে কিন্তু না। আমার মুসলমান ভাইরা আজকে মনে রাখতে হবে তোমাদের এই বুদ্ধির কারণে, তোমাদের এই হিন্দুবন্ধার কারণে, তোমাদের এই কাপুরুষতার কারণে এই খ্রিস্টানরা আজকে সাহস করছে। নতুবা যদি আজকে মুসলমানরা তৈরি হতো, আমেরিকা ঘোষণা করেছিল 6 মাসের মধ্যে আফগানিস্তানকে বিজয় করে ছাড়বে। আজ পর্যন্ত আফগানিস্তানকে প্রতিদিন 5টা 6টা করে আমেরিকার লাশ উঠে যাচ্ছে কিনা। এখন পর্যন্ত কারজাই শাসন ও ভবন পর্যন্ত সীমাবদ্ধ। একবার কারজাই বাহিনী গিয়েছিল, গাড়ি শেষ করেছে, সাথে লোকগুলো সব পড়ে গেছে, নিজে কোন লোক পালিয়ে বেঁচেছে ঠিক কিনা। তোমরা যে কারজাইকে বসাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছ, সেই কারজাই শাসন চলে মাত্র কাবুলের প্রায় 1টা বাড়ি পর্যন্ত। আর যেই মোল্লা ওমরের কাছে কোন শাসন নেই, যেই মোল্লা ওমরের কাছে কোন তোমাদের কোন সমর্থন নেই, সেই মোল্লা ওমরের শাসন চলে গোটা আফগানিস্তান রেকর্ড করতে কিনা। আফগানিস্তান থেকে মোল্লা ওমরকে সরাতে পেরেছে। ভাইরা আমার, আজকে মনে রাখতে হবে মুসলিমদের মনের মধ্যে সেদিনে হলি খ্রিস্টানরা তাদের ভালোবাসা, আজকে মুসলমান যুবকেরা ওদের লেবাস যেরকম পরে, এরকম পোশাক পরলে খুশি লাগে, ওদের নাচ গান, ওদের চলা, ওদের ফ্যাশন, ওদের ভাষা, ওদের খাবার, এমনকি ওদের পেপসি কোলা ইত্যাদি না হলে পরে এখনো মুসলমানদের গলা ভিজে না। আমার ফেরা আজকে মনে রাখতে হবে তাদের ঘৃণা করে তাদের পণ্যগুলো, তাদের যত রকমের উৎপাদ জিনিসপত্র আছে এগুলোকে ঘৃণা করে বর্জন করতে হবে। আজকে মুসলিমরা তাদের তারিখে তারিখ গণনা করে, মুসলিমরা তাদের স্থায়ী কথা বলে এবং তাদের ছবিগুলো তাদের ঘরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন একজন মডেল হিসেবে, আদর্শ হিসেবে। আল্লাহ রাসূল আপনারা বলেছেন দাড়ি রাখো, আজকে মুসলিম যুবকরা তাই কাটে, তাদের কাছে রাসুলের চেহারা, রাসুলের চেহারা, রাসুলের নির্দেশের মূল্য নাই, তাদের কাছে বুশের চেহারা মূল্য বেশি, ওবামার চেহারা মূল্য বেশি। ভাইরা আমার, এরকম মুসলিমদেরকে আল্লাহ তারা সাহায্য করে ওয়াদা করেন নাই। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের মধ্যে যারা পূর্ণ ঈমান রেখেছে এবং যারা নেক আমল করে, আল্লাহ তাআলা বলেছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে জন্মের খেলাফত দান করবেন, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তাদের আগের লোকদেরকে খেলাফত দান করেছিলেন। সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, পরিষ্কার করে বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, এবং আমলে সালিহাত করেছে, আমলে সালে করতে হবে। এই জন্য করেছি আল্লাহ তাআলা বলেছেন রুহামাও তারাহুম রুকআন সুজদা, তুমি তাদেরকে দেখবে রুকু এবং সিজদা করে অবস্থায়, তারা সব সময় আল্লাহর দিকে রত থাকবে। আল্লাহ দিকে মানে এই না গোল হয়ে বসে চিৎকার নিজেকে করা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় যারা আল্লাহ জিকির করে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়া ফী খালকিল আল্লাহ সৃষ্টি তারা চিন্তা করে গবেষণা করে। আল্লাহ তাআলা বলছেন আমলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে জমিনের খিলাফত দান করবেন, জামাত তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে খিলাফত দিয়েছিলেন তাদের আগের লোকদেরকে। শুধু খিলাফত দিলেন তা না, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা তাদের দীনকে শক্তিশালী করবেন, তাদের দীনকে স্থায়িত্ব করে স্থির করবেন, যে দিন আল্লাহ তাআলা তাদের জন্য পছন্দ করেছেন। ওয়ালা ইউবদ্দিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমানা, আল্লাহ তাআলা তাদের ভীতির পরে তাদেরকে আমানা এবং নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিলেন। সুতরাং ভয়ের কিছু নেই, ওয়াদা করেছেন কে? আল্লাহ। ওয়াদা পূরণ কি না হওয়া, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভীতির পরে নিরাপত্তা দিয়ে আমান দিয়ে শান্তি দিয়ে পরিবর্তন করে দিলেন, আল্লাহ শান্তি দিয়ে ওয়াদা করেছেন। এই মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তবে শর্ত হচ্ছে একটা, আমার ইবাদত করবে আর আমার ইবাদতের সঙ্গে অন্য কোন কিছুকে শরীক করতে পারবে না। আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে এই শর্তটা আরোপ করেছেন, শিরক যুক্ত ইবাদত আল্লাহ কবুল করবে না। কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই জন্য আল্লাহ কেন শর্ত রাখি দিয়েছেন সূরায়ে আন-নূরের 55 নম্বর আয়াতে, ইয়াবুদুনানি, যারা জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কোন কিছুকে শিরিক করবে না, অংশীদার বানাবে না। কিভাবে শিরিক করে এটা পরিষ্কার, আমি আমার ভাইদেরকে বলব আপনাদের এলেম অর্জন করতে হবে, কারণ সব লোকেরাই একথা বলে দুনিয়ার কোন ভণ্ড কোন ভ্রান্ত দলের অনুসারীরা বলে না যে আমরা গুমরাহির মধ্যে আছি, সকলেই দাবি করে আমরাই সিরাতে মুস্তাকিমের উপর আছি, সকলেই দাবি করে আমরাই হকের উপর আছি, সকলেই দাবি করে আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি, দাবি করে কিনা? দাবি করলে আপনার দাবি যাতে সঠিক ওদের তা বলো, তার প্রমাণ এটা বুঝে শুনে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলেছেন কুল হাযিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা, আদউ ইল্লাহি, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতি, বুঝে শুনে, জেনে শুনে, বুঝে শুনে না আন্দাজে, আন্দাজে যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাঝে শুনতে যায় তো এরা যখন দেখে যে মাশাআল্লাহ উনিও তো কোরআন থেকে কথা বলেন, এই লোকটা তো একজন কি অনেকক্ষণ পর্যন্ত বলে যে কোরআন হাদিসের কথা বলতে আল্লাহ তো শুনতে হবে, সব কিছু ঠিকই বলেছে মাশাআল্লাহ, এও তো ভালো কথা বলে, কিন্তু পরে যে যখন বায়াত নিল তখন যে বায়াত নিল বায়াত কে আমাইনে ও বার করে গায়ে কিস্তিয়া কাদের নাসাবন দিয়ে মোদার দিয়েছে, তখন আর সে জিজ্ঞাসা করে নাই যে ও হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত বলেন কোরআন হাদিস মানতে হবে, কোরআন হাদিসের কোন জায়গায় আছে তিস্তিয়া কাদরিয়া নকশাবন দিয়ে বয়াত নাও? এই দেশের মানুষের আর চরমায় কিন্তু সবচেয়ে হকারী জীবন, চরমায় কিন্তু যতগুলো বই আছে প্রায় প্রত্যেকটা বলছে উর্দুতে লেখা আছে, আর বয়াতকে আমি উপর করি যায় তিস্তিয়া কাদরিয়া নকশাবন দিয়ে আছে। আমি জিজ্ঞেস করতে চাই এই লোক পুরা দীর্ঘ ঘন্টা ঘন্টা লাভ করলে কোরআন মানতে হবে, কোরআন হাদিসের কোন পৃষ্ঠায় হাদিসের কোন উল্টে কথায় কোন পীরের নাম আছে কোন তরিকা নাম আছে? কিসের তরিকা কিসের কোরআন সুন্দর স্পষ্ট করবে? একজন লোক রাজনীতির মাধ্যমে গলা ফাটিয়ে ফেলল, কোরআন হাদিস কায়েম করতে হবে, আর সেই কায়েম করার জন্য রাজ থেকে বলল আপনারা সবাই ভোট দিবেন, ভোটের মাধ্যমে তিনি কায়েম করবেন, ভোট দেওয়া স্থানের কোন তরিকা করতে পারে? গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে মাত্র সৌতাদ জামিয়ান আশা, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে উচ্চ হচ্ছে জনগণ। এটা বাংলাদেশ সংবিধানের সাথে একটা লেখা আছে, কাউ বিশ্বাস না তো দেখে নিন। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের ভিত্তি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যেই ধর্ম যেই মতবাদে সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করে জনগণকে, ওই মতবাদ দিয়ে যদি তো ইসলাম কায়েম করতে চায়, ও আমার দাবি সেই ইসলামকে আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম হবে, আল্লাহ তা ইসলাম হবে, ইহুদি খ্রিস্টানদের ঠিকানা মডার্ন ইসলাম হবে কোনটা? এমনি ভাবে আরো পরিষ্কার হন আল্লাহ বাসির আল্লাহ তা সেজন্য কোরআনুল করিম সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতে বলছেন, কুল হাযিহি সাবীলি, বলো এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইল্লাহি, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আহ্বান করবো কার দিকে? না কোন ইমাম সাহেবের দিকে, না কোন পীর সাহেবের দিকে, না মুফতি জসিমউদ্দিন রহমানের দিকে, কোন ব্যক্তির দিকে আহ্বান করা মুসলিমদের কোন বৈধ বা জায়েজ না, হারাম। আহ্বান করবো কার দিকে? আল্লাহ না আল্লাহর রাস্তা আনুগত্য করার দিকে। ভাইরা আমার, আপনারা ক্লিয়ার থাকবেন, আমি বিভিন্ন জায়গায় শুনেছি, হাতেনবাঙের নাম শুনেছি, হাতেনবাঙ হাতেনবাঙ। আবার আপনাদের যে ওরা নাম দিয়েছে হাতেনবাঙের অনুসারী, হাতেনবাগ তো এখন এমনি শুনে গেছে আল্লাহ ভালো করেছেন, এখন যেন আবার তার জায়গায় মার্কাজ না আছে। আপনারা এই মার্কাজের নাম উঠে আনবার কারণে আপনাদেরকে পরিষ্কার করি, এই জন্য আপনাদেরকে বলি আপনারা এলেম অর্জন করবেন, দলিল শিখবেন, যে যেখানে আছেন ওইখান থেকে দাওয়াত দিবেন কার দিকে? হাতেনবাগের দিকে না মার্কাজের দিকে? নাম আপনি কসিবুদ্দিন বলেছেন তার দিকে? এই নামটাকে ভুলে যান, দাওয়াত দেবো কার দিকে? কোরআনের সব আয়াত বলা আছে, আদৌ ইল্লাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। এরপরে বলছেন আল্লাহর দিকে আহ্বান করি কসিবুদ্দিনের কথায়, না পিস্তলের কথায়, না কোন মুরুব্বির কথায়, আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন আলা বাসীরাতিন, বাসীরা বুঝে শুনে জেনে শুনে, আন্দাজে কোন মুরুব্বি বলেছেন, মেম্বার তিনি বলেছেন, এইসব কথা মূর্খ তাবলীগের লোকেরা বলে, এইসব কথা মূর্খ পীরের মূর্খ মুরিদরা বলে। তোমরা সেই রকম মূর্খ লোকদের কথা দাওয়াত দিবে না, তোমরা যখন দাওয়াত দিয়ে প্রত্যেকটা কথার সঙ্গে হয়তো কোন একটা চলে নতুন আল্লাহ শূন্য হাদিস থাকে ঠিক কিনা, ওরে কারণে তবে অন্ধ অনুসরণ ইসলামকে ঘৃণা করে। আল্লাহ তারা সেজন্য সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, বলো হাযিহি সাবীলি, এটাই হচ্ছে আমার রাস্তা। কি মুরুব্বির দিকে ডাকা, দলের দিকে ডাকা? ইসলামে কোন দল তৈরি করে সমর্থন করে নাই, দল তৈরি করেনি, একটা ফেরকা হয়ে যায়, আলাদা সংবিধান হয়, নীতিমালা হয়, আলাদা পরিচয় হয়। অথচ আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় কি? আমাদের দিনের নাম কি? আমরা মরে যাব ইসলাম থাকবে, নাকি আমরা মরে যাব আমাদের দল থাকবে? কোনটা? একথা পরিষ্কার কি না? পরিষ্কার করতে হবে। আজকে যদি আমরা একটা দল তৈরি করি, অনেকেই বলেন সেটা আমাদের একটা দল তৈরি করা দরকার, আমাদের দল নাই ঠিকই। আপনারা জানেন বাংলাদেশের এমন কোন এলাকা এখন খুঁজে পাওয়া যাবে না যেখানে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এই ক্যাসেটগুলো পৌঁছে না গেছে, যে মন্ত্রী দিয়েছে আল্লাহ মন্ত্রী দিয়েছে। আমরা এখন যেসব এলাকায় যাই আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সাক্ষীর এখানে একটা প্রোগ্রাম করেছিল সপ্তাহে, তীরের মরিদরা গেছিল অস্ত্রশস্ত্র নিয়ে লাঠি সেটা নিয়ে, আমাদের প্রোগ্রাম করতে দিবে না, পকেটে করে তারা 150 টাকার ইসলাম দিয়ে এসছে, আমাকে লিখিত যে আমি তো তাড়াতাড়ি যাও একদম চাই। সাক্ষীরা বড়ফিল্ড ময়দানে আমি লিখিতভাবে দিয়ে এসেছি, বাংলাদেশের যে কোনো জায়গায় যেই কোনো তারিখে আমি তোমাদের পীরের সাথে বহাস করতে রাজি, তোমাদের সঙ্গে না, সব তো এক নম্বর দেওয়া আছে, আলোচনা হবে, বহাস হবে, চরমনায় পীরের সাথে সরাসরি লিখিত দিয়ে এসছি, বলেছি খবরদার কিছু হল না, আপনাদেরকে দাওয়াত দিলাম, তারিখ সেদিন জানাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমরা জানা দেখবে ইনশাআল্লাহ। বুঝতে পারে নাই, পরে যখন দেখবো আন্দোলনের স্টেজে যাচ্ছি, হাজার হাজার যখন যুবক স্লোগান দিয়ে পুরো আকাশ বাতাস মুখরিত করছিল, পীরের মরিদরা রাস্তা সব পালিয়ে বাজার ছেড়ে চলে গেছে। আর বুঝতে পেরেছে এই যে অবস্থা সে বাজার তার আগে ওদেরকে বস্তা বানিয়ে খাওয়ার মতো অনুষ্ঠান মজুদ ছিল। তোমাদের ভয় নাই ইনশাআল্লাহ, আমরা কাজ করি কাজ জন্য। আমি সত্য একটা, আমাদের কোনো দল নেই, লোক আছে না সব জায়গায়। আমার সঙ্গে উত্তরবঙ্গে যারা ছিলেন সেই লালমনির হাট, আমার প্রোগ্রাম আছে আনন্দপুর বহগ্রাম, এই যে তিন থেকে করিডোর পর্যন্ত আমাদের আমার দল পৌঁছে গেছে। একজন আর দুজন না, হাজার হাজার যুবক, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, আলেম, ইমাম, খতিব, গত রাতে আমি প্রোগ্রাম করেছি ধামরাইতে, সেখানে বহু ইমামদেরকে পেয়েছি যারা মোবাইলে করে এই বক্তব্যগুলো শুনে এবং সে অনুযায়ী বক্তব্য দিচ্ছে। কাজ আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ তারা কাজ দিচ্ছেন, এই জন্য দলের কোনো প্রয়োজন আছে? আমি মরে গেলে আমার দল থাকবে না ইসলামের দাওয়াত থাকবে? প্রত্যেকটা মানুষকে আমি সেজন্য আহ্বান করছি, আপনাদেরকে বলছি আপনাদের এজন্য সময় দিতে হবে। কেবল শুক্রবারে আসলেন, ঢুকবে একটা শুনলেন, এক কান দিয়ে ঢুকতে আসলে বের হয়ে চলে গেল, কানের ব্যায়াম হল, এতটুকু সময় দিদি আবার সাহায্য করবেন? আল্লাহ দায়িত্ব সব হয়ে গেল না, সময় দিতে হবে, এলে মন্ত্রণ করতে হবে। আল্লাহ তারা শর্ত দিয়েছে আলা বাসি রাতি, বুঝে শুনে। কারণ এই পীরের মরিদ্রাও তো কোরআনের কথাই বলে, কোরআন হাদিস দিয়ে তৈরি করত। আমার আগে ওখানে একজনে বয়ান করেছিল, পীরের যে বুদ্ধি ছিল তার আত্মীয় প্রাণ করি, আমার আগে একজনকে বসাই দিল, সে বয়ান করতে চায় ওরা আমার সাথে কথা বলে সমান আসতে বলতে কানে আমার একটু ছিল তৈরি প্রেস করছে। কোরআনে আছে পীর মরিদি, আল্লাহ বলেছেন কুল হাদিহি সাবিলি কোনো মাসের সঙ্গী হও। আমি উত্তর দিলাম পরে বয়ানের মধ্যে গিয়ে, আল্লাহ তারা সাবেকিনদের সঙ্গী হতে বলেছেন ঠিকই, তবে সেই সাবেকিনদের তীর চাপা পাইলে কোথায়? কোরআনকারীকে পর্যন্ত নিজেদের স্বার্থে তারা বিকৃত করেছে। আল্লাহ তারা বলেছেন সাবেকিনদের সঙ্গী হও, সেই সাবেকুন কারা সেটাকে আল্লাহ বলে দেন নাই? আল্লাহ বলে দেন নাই কোথায় বলা আছে? তোমাকে যুক্ত করতে হবে, নইলে তো বিভ্রান্ত করবে। এটার নাম বাপিরা। কোরআনে আল্লাহ তারা বলেছেন কোন আসাবেকিন সব লোকদের সঙ্গী হও, একথা ঠিক করে আয়াত, কিন্তু সেই সাবেকুন কারা আল্লাহ কিতা বলেন নাই? আল্লাহ তারা বলে দিয়েছেন আসুন সুরায়ে হুজরাত এর 15 নম্বর আয়াত, এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون مدرسه ছাত্র ভাইরা, আপনাদেরকে আমরা অনেক মূল্যায়ন করি, ওলামায়ে কেরাম আপনারা সঠিক এলেমটা বোঝার চেষ্টা করবেন, জেনে রাখবেন আমরা আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছি। এক্ষেত্রে কোরআনুল কারীমের যদি হক এসে যায়, মুসলিমের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে গ্রহণ করা। আয়াতগুলো আপনারা মুক্ত করবেন ভালো করে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ওই সমস্ত মুমিন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয়ে পড়ে নাই, সম্পূর্ণ রূপে আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি, এবং তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাবিকুন, এরাই হচ্ছে সত্যবাদী সাবিকুন। এবারে সাবিকুনদের পরিচয় পাওয়া গেছে? এই ব্যাখ্যা দিয়েছেন কে? আল্লাহ তারা ব্যাখ্যা দিলেন সবে কোন, এই হল সবে কোন। আর শীর্ষকরা আয়াত করল কোন মাস সবে কি মানে পীর ধরো, আমরা কি আল্লাহ দেওয়া ব্যাখ্যা মানবো না পীরের দেওয়া ব্যাখ্যা মানবো? এই বসিরাত যদি আপনার না থাকে, এলেন যদি না থাকে, তাহলে বিভ্রান্তি ভর্তি করে যাবে। পীর সব তো নির্দেশ করল, হে ইমানদার আল্লাহকে ভয় করো, অবস্থা হইলেই হিরো আল্লাহকে পাওয়ার জন্য অখিলা প্রাপ্ত, এই তো অখিলা পাওয়ার মাধ্যম পাবে বলা হয়েছে। আপনার যদি জানা না থাকে অখিলা মানে কি, তাহলে আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন। কোরআনে আপনি বিভক্ত, আমি কোথায় আমার তো তাড়াতাড়ি বৃদ্ধ হবে, কারণ কোরআনে নির্দেশ, আল্লাহ নির্দেশ বিধ্বস্ত বলেছেন। আর আপনার যে এলেন থাকে আপনি জানবেন যে না এখানে অত্যাগুলের অচিরা মানে তিন না, এইটা ওরা কোরআনকে বিকৃত করেছে। অচিরা মানে হচ্ছে মা ইউসাফার্লাহ আল্লাহর নৈকুত্য অর্জন করার মাধ্যম, আর তা হচ্ছে আল্লাহর উপর ব্যাখ্যা দিয়েছেন যে হবে আমার বিরুদ্ধে, তা হচ্ছে আল্লাহর কাজ করা এবং আল্লাহ তারা যে সমস্ত এবাদতকে পছন্দ করেন আল্লাহ পছন্দনীয় এবাদতগুলো করা। আর আল্লাহর পছন্দনীয় এবাদত কি করে নাই, ওই আয়াতের মধ্যে আছে। ওই মুরিদেরা কোরআন মধ্যে দেয় না, কিন্তু এ পর্যন্ত মুক্ত হবে, এর পরেরটা জিজ্ঞেস করেন তাহলে ওই আয়াতের মধ্যে পরিষ্কার বলা আছে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি মোতাবেক ওসিলা ইবাদত করো। আর সেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন সে হল ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, লড়াই করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলা হয়েছে, সেই ওসিলাটা কি এটা কি আল্লাহ বলেন নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা আছে সূরা আল মায়েদা এর ৩৪ ৩৫ এবং ৩৬ নম্বর আছে, ৩৫ নম্বর আছে। এখানে পরিষ্কার হয়ে গেল জাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলা হয়েছে, ইবাদত করতে বলা হয়েছে, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বলা হয়েছে, পরিষ্কার হয়েছে। এরা ওসিলা মানে শিখাইল কি কীর্তন, আর এইটা দিয়ে মুরিদদেরকে তোমরা করা শুরু হয়েছে। আমার ভাইয়েরা আপনারা আজানের দোয়া করেন আপি মোহাম্মদ আমিল ওসিলাটা, আপি মানে দান করুন, মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওসিলা মানে যদি কি হয় তাহলে কি অর্থ হবে, হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন তীর দান করো, যেই তীরের দান হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেতে পারবে। কি জঘন্য এখানে ওসিলা মানে তীর, এইখানে তীর্চাপরা ওই তর্জমা করে না, ওরা দানে এই তর্জমা করলে সর্বনাশ হয়ে যাবে। এইখানে ওসিলা মানে হচ্ছে মানজিলাত ইনদাল মালিক, ওসিলা মানে হচ্ছে কোন রাজা বাদশার দরবারে সবচেয়ে সম্মানিত স্থান, আর এইখানে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত স্থান মাকাম মাহমুদ। আপনি মোহাম্মদের ওসিলা, আপনি তার কোন মোহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা নামক স্থান যা সর্বোচ্চ মর্যাদার স্থান দান করে, তাহলে ওসিলা মানে কি তিনি কোন জায়গায় আছে, ওসিলা মানে সর্বোচ্চ মাকাম, ওসিলা মানে আল্লাহর সর্বোচ্চ মাকাম লাভ করার এবাদত যা আল্লাহ পছন্দ করে। আর আল্লাহ কোরআন আরো বলে দিয়েছেন সূরা সাত এর ৪ নম্বর আয়াতে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসূস, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সাফফান কাতার বন্দী হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুন মারসূস, যেন তারা শিশা গলানো প্রাচীর, শিখা ঢালা প্রাচীরের নাই, যারা অবাউ থেকে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে আল্লাহ তারা সেই লোকদেরকে ভালোবাসে। আল্লাহ তালা ভালোবাসার মাধ্যম বলা তারা কোরআনে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবী, আল্লাহ তওবাকে যে ভালোবাসেন সেই ভালোবাসেন যেই যেই কাজগুলোতে সেই কাজ করতে দিচ্ছে না, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহ্বিরিন, আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার আমলগুলো করতে হবে। আল্লাহ তালা সেদিন কোরআন আলাকাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়াতাসাল্লিকুম আন দীনিহি, হে ইমানদারগণ তোমাদের মধ্য থেকে তারা মুনকার হয়ে যায় আল্লাহর দিন থেকে সরে যায় তারা যাক, আল্লাহর কোন পরোয়া নাই, আল্লাহ তারা তোমাদেরকে ঠেকানো। আজকে আমাদের দেশে দেখবেন আমরা যদি এই পথে আগাই গণতন্ত্রের লাইনে না যাই তাহলে তো আমাদের প্রাণের ক্ষতি, যেন ইসলামের ঠিকাদারি আমরা নিয়ে নিয়েছি, আমরা মরে গেলে ইসলাম করলাম, বাপটা এরকম মনে হচ্ছে না? আল্লাহ কি বলছেন? আল্লাহ তারা বলছেন সুরায়ে আল মায়েদা, এই সুরা 54 নম্বর আয়াত পড়বেন। এখানে আল্লাহ তারা খুব সুন্দর কথা বলেছেন, মুমিনরা খুব ভালো করে মুখস্থ করে হাতগুলোকে। আমি তোমাদের বারবার বলি, আল্লাহ পাঠিয়ে রাখি জেনে শুনে বুঝে শুনে দালিল ভিত্তিক তোমরা এর মর্যন করো, সময় ব্যয় করো, কেবল মেয়েদের পিছনে আর বউ বচ্চার পিছনে পড়ে থেকো না। হ্যাঁ, বউ বচ্চা বলা দরকার আছে, তাও কার জন্য? আমি আবার এই কথা বলছি না, বউ বচ্চা ফেলে সব করে যাও না, ভুল ব্যাখ্যা কেউ যেন না করো। বউ বচ্চাও পাবে কার জন্য? এই বউ বচ্চা পাওয়াতে গিয়ে তুমি আল্লাহর দিন শিক্ষা করতে ব্যাহত হয়, আল্লাহর দিনের মধ্যে কথা হয়, তাহলে সেই বউ বচ্চা বলা কোনো যায় কেন বুঝেছি কিনা? হ্যাঁ, বউ বচ্চা বাড়ব কি কার জন্য? সাহাবায়ে কেরামদের মতো। তাহলে অসুবিধা নেই, আয়া পরিষ্কার, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে থেকে যে কেহ আল্লাহ দিন থেকে সরে যায়, মুরতাদ হয়ে যায়, দেখ না কি হবে, আল্লাহ তোমাদেরকে শেখা না। কেন? আল্লাহ তাআলা বলছেন ফাতাউয়াতিল্লাহু বিকওম, অতিরি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লোক তৈরি করবেন, এমন একটা লোক তোমাদের ঘরে নিয়ে আসবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে। প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, দুই নম্বর কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহকে ভালোবাসবে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, এটা তো বুঝলাম তারা আল্লাহকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এটা কোয়ালিটি হল কি? আমি এই কথাটা বোঝাবার জন্য আয়াতটা পেশ করেছি, সূরা মায়দা 54 নম্বর আয়াত, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এইটা কেমনে আমরা অর্জন করব? অবাদি আল্লাহ মনে করে দিয়েছেন এই এই কাজ করলে আল্লাহ ভালোবাসে, এখন সেই কাজগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ ভালোবাসবে কিনা? আল্লাহ ভালোবাসেন কি কাজ করলে? আল্লাহ মনে বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে, ইউকাতিলুনা ফী সাবীলিহি, যারা আল্লাহর রাস্তায় কাতার করে যুদ্ধ করে, সফফান কাতারবন্দী হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসূস, যেন তারা শিখা গলানো প্রাচীর, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন আমি যদি এই কাজটা করি আল্লাহ ভালোবাসবেন কিনা? আল্লাহ তার আলাদা বলেছেন নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন যারা আল্লাহর কাছে তওবা করে, জীবনের পথে চলতে গিয়ে পাপ করেছে, অন্যায় করেছে, অসংখ্য গুণা করেছে, ওরা যদি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তারা ওদেরকে ভালোবাসেন। আমি যদি পাপ করে গুণা করে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ ভালোবাসবেন না? তওবা করতে হবে ভাইরা, আমার জীবনের সাথে যাবে সবসময় আল্লাহর কাছে তওবা করতে, আমাদের তওবা করতে হবে। ওয়াইহিকুল মুতাতাহহিরিন, আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। এই পবিত্রতা আমাদের দুই রকম পবিত্রতা আছে, একটা অন্তরের পবিত্রতা শিরিক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক, যাদের অন্তরে বিশ্বাস আছে কিরে আল্লাহ করে মিশে একাকার হয়ে যায়, মানসুর আল্লাহ মিশে গেছে আল্লাহর সাথে, পরে আল্লাহর সাথে মিশে গিয়ে পাবে আমার সাথে আমার হাতে কি করে, এরকম এগুলো শিক্ষা দিন। এরকম ভাবে খ্রিস্টানরা চোখ বন্ধ করে সব দেখে খোলা, কাস্ক খোলা, কাস্ক মানেই তো খোলা, আবার খোলা থাকবে না ভাইরা আমার। এই সমস্ত শিরিক বর্জন করে যারা আত্মাকে বহুত পবিত্র করে এবং যারা নিজেদের দৈহিকভাবে পবিত্র থাকে আল্লাহ তারা তাদেরকে ভালোবাসেন, এই কোয়ালিটি অর্জন করেন, এই জন্য আমি হেল্পফুল হোম, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখন বোঝা গেছে না কি হেল্পফুল হোম একটা কোয়ালিটি হতে পারে? নতুবা প্রশ্ন আছে কি হেল্পফুল হোম তো আল্লাহর কাজ, মোমিনদের কাজ হল কি করবে? আল্লাহ কাকে ভালোবাসবেন না বলে আল্লাহ ভালো জানেন। আর এখানে আল্লাহ কোয়ালিটি উল্লেখ করেছেন ছয়টা কোয়ালিটি, এক নম্বর হচ্ছে তারা আল্লাহকে ভালোবাসে, তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে আল্লাহর কাজ, এটা মানুষের কোয়ালিটি কেমন? আমি সেই কথা রহস্য বলছিলাম যে আল্লাহ ভালোবাসেন এটা মোমিনদের কোয়ালিটি হতে পারে, কেমনে? আল্লাহ তারা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তারা কি কি কাজ করে ভালোবাসেন, তো সেই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদেরকে সেই কাজগুলো কয়েকটা বলছিলাম আরো। এরপর আল্লাহ বলছেন অয়ুহিব্বু নাহু, তারাও আল্লাহকে ভালোবাসে। এরপরে বলছেন আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে তারা নম্র। মুমিনদের উপরে কি বিনয়ী, মুমিনদের সঙ্গে কত ব্যবহার করে না, মুমিন ভাইদের সঙ্গে নম্র ব্যবহার করে। আপনাদেরকেও বলছি আমাদের ভাইয়েরা, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসেন, এই লোকগুলো আপনাদের ভাই। শুধু এই লোকগুলো না, সারা বাংলাদেশে যারা তাওহীদের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, যারা আমাকে চিনে না, শুধুমাত্র কোরআন হাদিসের কথা শুনে, এই জন্য যারা আজকে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, আমি ইতিমধ্যে বহু জায়গায় রিপোর্ট পাচ্ছি, কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করে দোকান দেওয়ার জন্য, যখন তাওহীদ গ্রহণ করেছে ওই পীরের মুরিদ বড় ভাই তাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভৈরবের আমাদের ভাই মোটামুটি মধ্যম বর্গের ব্যবসায়ী ছিল, এক বড় ধনকুপে তাকে টাকা দিত ব্যবসা করার জন্য, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে এই মুমিন ভাইদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, তাদেরকে সাহায্য করা তোমাদের মানে দায়িত্ব। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপর হবে বিনয়ী এবং নম্র। এরপরে বলছেন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। যদি মুমিন একদিকে যেমন ফুলের ন্যায় শুল্ক নয়, আর একদিকে তারা তরবারির ন্যায় খারাপ হবে কিনা, এ বাত আয়া হ্যাঁ দুশ্মন পর হম ফুল ভি হ্যাঁ তলোয়ার ভি হ্যাঁ, ইয়া পদ মে জহা মেহকাঙ্গে ইয়া খুর মে নাহা কর দম নেই। আমাদের জানতে হবে, আমাদের শত্রুদের জানতে হবে, আমরা একদিকে যেমন ফুলের ন্যায় ফুলের কলির ন্যায় নয়, আর একদিকে আমরা তরবারির ন্যায় তীক্ষ্ণ ধারণ হবে কিনা। ভাই যত্ন মুমিনে কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। এরপর আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে লড়াই করে, না বসে বসে কেবল পাউটি পায় শরীর টি পায় আর হাতিয়া তো বাসায়। ভাই পরিষ্কার হতে হবে, আলা বসিরাত বুঝে শুনে কাজ করতে হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারী তিরস্কারকে তার পর ভয় করে না। ভয় করে কাকে? বোঝা গেল আল্লাহ তাআলা এই কথা কেন বলছেন, তারা কোন তিরস্কারী তিরস্কারকে পছন্দ করে না, কারণ এই পথে যাবে তিরস্কার আসবে, আসবে তিরস্কার আসবে। আপনারা আশ্চর্য হবেন আমার পকেটে আছে বক্তব্যটা, বৈরবে আমার বিরুদ্ধে মহাসম্মেলন করেছে, কয়েক হাজার লোক হয়েছে সেখানে, আমার বিরুদ্ধে তারা যে চরম কারিগরাজ করেছে, বলেছে আমাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না, বৈরবে গেলে আমাকে দুই গেলে দিতে পারবে দুবার, এই প্রোগ্রাম দিয়েছে। এই দেখতে আমার পকেট আছে, যদি কারো শুনতেন তা শুনবেন, এতে আমাদের কোনো খারাপ লাগে না। আমাকে ভাইয়া যখন ফোন দিয়ে বলছিল যে শেখ অনেক চরম করে কারিগরাজ করতে চাই, আর স্লোগান দিচ্ছে হাজার হাজার মানুষ কথা বলছে, আমি কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ, আমি রবিবার যাচ্ছি সেখানে, দেখি আমাকে কয়জন হচ্ছে তোমার অলিপুরি ভাষণ দিয়েছে। এই অলিপুরি কলিপুরি না, আজকে মুসলমানদেরকে তলে তলে বিভক্ত করে দিয়ে এ ভাগ করে পীর দুই রকম, হকানি পীর ভণ্ড পীর, ভণ্ডবীদেরকে ভণ্ড মানতে হবে, হকানি পীরদেরকে হকানি মানতে হবে। ওই যাব পায়খানা বা খাবার বন্ধ হয় নাকি পায়খানা পায়খানাই পীর তুলবি বয়াতকে চুরি করে সেই লোকগুলো বয়াতকে বেরেন পেশ করে। আমি অলিপুরিকে চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশে, এইখানে অব্দি কথা সমর্থক থাকো, ওপেন চ্যালেঞ্জ করছি। এখন আর আমরা সা দিচ্ছি না অলিপুরি, সেদিন আমি বয়ানপুরে এক জায়গায় ছিলাম, আমি তো তাকে চিনি না, সিরাজগঞ্জের শাহজাদপুর মাদ্রাসায় গত রাতের আগের রাতে দুই রাত থেকে প্রোগ্রাম হয়েছে, আমি যেই রুমে ছিলাম সেই রুমে কম্পিউটার ছিল, আমি সকালবেলা ভোর থেকে চলে জানে না, এই রুমে কম্পিউটারে ভর্তি যেই শুনতে দর্শনটা বাড়তেছে, আমি এসে দরকার দেখি বাইরে করো, আমি তো চিনি না, আমাকে বলে এই যে চলে গেলে লোকটা বলি বললো আগে বলবো না ধরতাম এখানে এই যাদবগুলো না চিনে না শুনে ওকে চিনে না চরম গালি গালাজ করে ভাইরা আমার, কিন্তু গালি গালাজ কার জন্য শুনবো কার জন্য? গালি গালাজ আজকে আল্লাহ বলছেন সুরায়ে ইউসুফের এক চৌদ্দ নম্বর আয়াতে, আসলে মায়বাব চৌদ্দ নম্বর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন তিরস্কারী তিরস্কার, কোন ভৎসনাকারী ভৎসনা, কোন গালমন্দকারী গালমন্দ তারা পরোয়া করবে না। তারা কাজ করে কার জন্য? আল্লাহ তারা বলছেন তারা ফজলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ অনুগ্রহ, আল্লাহর ফজল এবং করম, আল্লাহ তারা তাকে ইচ্ছে করেন শুধুমাত্র তাকেই দান করেন। আপনাদেরকে মনে রাখতে হবে এটা অনুগ্রহ কার? আল্লাহ। অনুগ্রহকে এমনি পাওয়া যাবে না, চাইতে হবে, চাইতে হবে। এই জন্য রুকু সেজদা আল্লাহ তারা বলেছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ফজল তারা চায়, চাইতে হবে। আর যখন আপনি চাবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহু ওয়াসুন আলীম, আল্লাহ তারা ওয়াফে প্রশস্ত, আল্লাহ তারা সংকীর্ণ হওয়ার অধিকারী না। আল্লাহ রহমত অনেক বড়, যত অন্যায় করেছো, যত পাপ করেছো, তবা তবা কার কাছে? আলীম, আল্লাহ তারা তোমার অন্তরে খবর জানে, তুমি কত পাপ করেছো সবই আল্লাহ জানেন। এখন তুমি অন্তর দিয়ে তুমি তবা করো, আল্লাহ তারা ওয়াদা করছেন তোমাকে আল্লাহ ক্ষমা করবে। কয়টা কোয়ালিটি বললেন? সুতরাং বুঝতে হবে, আজকে আমরা যখন বলি অনেকে স্বীকার করে হয় এটাই ঠিক রাস্তা, তবে এইটা করলে স্বীকার হবে না। নাতিতে চলে গেলাম, মরব কার জন্য? এই জন্য আমি পরিষ্কার বলি, তোমাদেরকে আমি পরিষ্কার বলি, কিছু বিধ্বংসী সৃষ্টিকারী অপপ্রচারকারী আমাদের মধ্যে নাই তা না, আমাদের লেকচার শুনে একবারে আবার ভয়ে খর্তার করে চাপে যে ওইখানে গেলে ধরা পড়ে যাবো, পুলিশ ধরে যাব, ওইখানে গেলে চিহ্নিত হয়ে যাব, এইরকম ভীতু, এইরকম কাপুরুষ যারা, আমরা তাদেরকে বলি তোমাদের এখানে আসার কোন প্রয়োজন নাই। এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে ওই সমস্ত মুমিনদের জন্য যাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মুমিনদের জন্য হবে সুরি এবং সুপ্রবল, আর তা হইতে বিরুদ্ধে হবে তারা কঠোর, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনের যে কোনো ত্যাগ স্বীকার তারা দিয়েছে, কোন অপপ্রচারে কান দিবে না। আমি আমার ভাইদেরকে সাবধান করে দেয় সমস্ত তার কোন মুমিনদের অন্তরে দুর্বল করো না, কোন মুমিনদেরকে ভয় দেখাইও না, বরং জোর জোর নিত্যাপন যত কিছু আসবে সব কিছু আল্লাহর জন্য মেনে নিতে পারবো, এই সাহস দিবে আমাদের দেখে নিয়ে আসবে। যারা এরকম ভয় দেখায় অপপ্রচার করে সেকে ধরে নিয়ে যাবে, সেকে ধরে নিয়ে গেছে আসনে দায়িত্ব তো ধরে নিয়ে গেছে, কি হয়েছে? আমরা জেলে গিয়েও কাজ করবো তার জন্য, ফাঁসির মন্ত্রীকেও কাজ করবো তার জন্য, এইরকম তৈরি হোক ইনশাআল্লাহ সাহায্য করবেন কে? এই জন্য পরিষ্কার, আজকে এই মুসলমানরা এই মুসলমানদের সাহায্য করবেন, ওই মুসলমানদের সাহায্য করবেন না। যারা ইহুদি খ্রিস্টানদের দেশে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকো, ইহুদি খ্রিস্টানদের গ্রিন কার্ড পাওয়ার জন্য মিথ্যে কথা বলো, ইহুদি খ্রিস্টানদের সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকো, আমরা ওই রকম মুমিন চাই যেই মুমিনরা ইহুদি খ্রিস্টানদের সাদা কুকুরের মেয়েদেরকে দেখে ওদের কুকুরি এবং সিরিকি জেনে ওদের মুখে পেশাব করতে পারি না। আমরা সেই মুমিনদেরকে চাই, আমরা চাই সেই মুমিনদেরকে যে মুমিনরা সব কিছু ত্যাগ করে আমেরিকার থেকে যুবকের ইসলাম গ্রহণ করে আফগানিস্তানে ময়দানে চলে এসেছে, দেখেন এরকম যুবকদের মদিনা থেকে চলে এসেছে, মক্কা থেকে চলে এসেছে। আমি মক্কায় এমন যুবকদের সাক্ষাৎ পেয়েছি, আমি নাম বললে এখন যে তারা মক্কা আছে নাম করে বলছি না, এক এক জেলার নাম বলে দিতে পারি, যে যুবকেরা মক্কার সেই হারাম খেতে এক লক্ষ টাকা সব বাদ দিয়ে তারা আফগানিস্তানের মাধ্যমে জাহাজ করেছে। আমি সেই মুরব্বীকে চিনি যেই মুরব্বী আফগানিস্তানে তার দুটো পা হারিয়ে ফেলেছেন, আর এরপরে তখন চিকিৎসার জন্য সৌদি আরব করেন, সৌদি সরকার তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সেই মুরব্বীদেরকে চিনি, আমি তাদের ভালোবাসি, যাদের ঘরে সৌদি আরব থাকা অবস্থায়ও যাদের ঘরে দুইটা রুটি খাওয়ার মতো পয়সা নাই তারা সব কিছু মুজাহিদদেরকে দান করে দিয়েছে, তাদের গাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, সৌদি আরবের গাড়ি সাদর রাখে তারা তাদের গাড়ি আছে, আর মুজাহিদিনদের তারা সমর্থন করে তাদের গাড়ি নাই, গাড়ি বিক্রি করে মুজাহিদদের বিক্রি দিয়েছে। আমার তো সেই যুবকদেরকে চাই যে এই যুবকেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেরা কুফফাতের সেক্রেটুরাতে কাফেরদের স্টাইলকে কাফেরদের লেবাস পোশাককে কাফেরদের সাবান তেল ফোটাতে কাফেরদের শ্যাম্পুকে কাফেরদের পানিতে সব কিছু বর্জন করবে তার জন্য, আল্লাহর জন্য বর্জন করবে, যাদের কাছে আল্লাহ রসুলের চেহারা প্রিয় হবে, যারা আল্লাহ রসুলকে সন্তুষ্ট আল্লাহ রসুলের সুন্নাহ আদায় করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা আর কখনো দাড়িতে হাত দিবে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুল বলেছেন দাড়ি ছেড়ে দাও, আল্লাহ আনুগত্য করবে আমাদের সেই যুবকদের চাই। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে, এখন আমাদেরকে ভয় দেখায়, আমাদের কাছে তোমাদের আগমনের পাওয়ার শক্তিশালী বোম আমাদের কাছে আছে, সেই বোম হচ্ছে আল্লাহ তোমাদেরকে বলেছিলাম না আমার বাবিল্লা। আজকে যদি আমি এইখানে এত হাজার লোকের মধ্যে একটা বোম নিয়ে আমি ধাবি করি, এইখানে লোক একটাও থাকবে? সব দৌড়কে পালাবে। তাহলে যেই মোমিনরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের নির্যাত এবং নিপীড়িত মা বোনদেরকে শিশুদেরকে উদ্ধার করার জন্য কাফেরদের মধ্যে নিজের শরীরে বোমা নিয়ে ওদের মধ্যে ঢুকে পড়ে, সেই মোমিনদের সাথে দুনিয়ার কোন শক্তি মোকাবিলা করতে পারবে? ওরা এক অন্যের চেয়ে বেশি পাওয়ার। তোমরা এদেরকে কি করে ফিরাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।